وعلى آله وصحبه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إن يوم الفصل كان ميقاتا، يوم ينفخ في الصور فتأتون أفواجا، وفتحت السماء فكانت أبوابا، وسيرت الجبال فكانت سرابا، إن جهنم كانت مرصادا للطاغين مآبا، لابثين فيها أحقابا، لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا، إنهم كانوا لا يرجون حسابا، وكذبوا بآياتنا كذابا، وكل شيء أحصيناه كتابا، فذوقوا فلن نزيدكم إلا عذابا. সংক্ষিপ্ত আলোচনা বা এই আয়াতগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যা। রব্বুল আলামিন বলছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই মীমাংসার দিন নির্দিষ্ট। সময় নির্দিষ্ট কোন দিন হবে, কখন হবে, আল্লাহ পাক লিখে রেখেছেন। এই মীমাংসার দিন বলতে কি বলছেন? ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে আর তোমরা দন্দল হয়ে আসবে। ও ফুতিহাতিস সামা ফাকানাত আবওয়াবা, আসমান গুলি খুলে দেওয়া হবে, পরে ওগুলো দরজায় দরজায় পরিণত হবে। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, পাহাড় গুলি দ্রুত গতিতে চালানো হবে, সঞ্চালিত করা হবে, তারপরে তা সারাব মরিচিকার মতো হয়ে যাবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম মদ পেতে আছে। লিত্তাগীন মাআবা, দুষ্টদের ঠিকানা হচ্ছে ওই জাহান্নাম, সীমালঙ্ঘনকারীদের ঠিকানা। লাবিথীন ফীহা আহকাবা, সেটা তারা চিরকাল অবস্থান করবে। লা ইয়াযূকূনা ফীহা বারদান ওয়ালা শারাবা, তারা সেখানে ঠান্ডা জাতীয় কিছু এবং পানীয় স্বাদ আস্বাদন করবে না। ইল্লা হামিম মুগাসসাহা, তবে ফুটন্ত পানি আর পুঁজ। জাযাআ মুফাকা, এটা হলো তাদের কুরা কুরা বদলা। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, ওরা তো হিসাবের আশাই রাখতো না। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আর আমার আয়াতগুলিকে একেবারে তারা অস্বীকার করত, অবিশ্বাস করত। وكل شيء احصيناه كتابا, আমি প্রতিটি বস্তুকে কিতাবে গুনে গুনে রেখেছি, সংরক্ষিত ভাবে রেখেছি। فذوقوا فلن نزيدكم الا عذابا, এবারে তোমরা সাদা সাদন করো, আর আমি তোমাদের জন্য আযাব ছাড়া আর কিছু বাড়াবো না। আল্লাহ পাক কিয়ামতের কথা বলছেন, মীমাংসার দিন বলতে কিয়ামত, যেদিন সবকিছু ধ্বংস হয়ে যাবে। ইসহাক আলী ইসলাম সুন্দর সিংহের ফুঁক দিবেন, সব ধ্বংস, বড়াই থাকবে না। বড় বড় বিল্ডিং থাকবে নাকি? টাওয়ার, মক্কার টাওয়ার, মদিনার টাওয়ার, বাংলাদেশের টাওয়ার, আমেরিকা, ইউরোপ কান্ট্রি কান্ট্রিজ গুলিতে যেসব টাওয়ার, বড় বড় কিছুই থাকবে না, হয়ে যাবে ওইসব, হয়তো এর আগেই ধ্বংস হয়ে যাবে। নিশ্চয়ই মীমাংসার দিন নির্দিষ্ট, ওই দিন কোন দিন হবে তা যথাসময় হবে আর আল্লাহ পাক নির্দিষ্ট করে রেখেছেন। তাই এই দিন সম্পর্কে এই দিনের জ্ঞান কোন সৃষ্টির নাই, এই দিনের জ্ঞান একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানে না এই দিন কোন সময় হবে। ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুস সাআহ, আল্লাহর কাছে কিয়ামতের ইলম। তাই মাঝে মধ্যে আপনারা দেখতে পান এক একটা শয়তান এক একটা গুনাহ করে হয় বলছে এত তারিখ এত তারিখ এত সনের এত তারিখ এত মাসে এত তারিখ এতটা সময় মহা প্রলয় অথবা তার কথা অনুযায়ী আর কি ওই কিয়ামত সংঘটিত হবে। আস্তাগফিরুল্লাহ আযীম, আপনারা আমরা কয়েকবার শুনেছি এরকম কয়েকটা বন্ড বলেছে, আর ছোটখাটো কিছু বন্ড আছে বলে যে অমুক দিন এরকম হবে অমুক দিন এরকম হবে, এটা হচ্ছে ছোটখাটো বন্ড। আর আর বড় বন্ড কিয়ামত হয়ে যাবে, আমার জীবনে আমি কতবার শুনেছি কিয়ামত হয়ে যাবে বলে এরকম কথা বলেছে, আমরা শুনেননি? কিন্তু কিয়ামতের জ্ঞান কোন সৃষ্টির কাছে আছে না একমাত্র স্রষ্টার কাছে আছে। ইন্ন ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না কিয়ামত হবে, আর সে ভণ্ড এসে বলে অমুক দিন হয়ে যাবে, কোন নবী বলেন নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কোন সময় হবে। কিয়ামতের ইলম একমাত্র আল্লাহ। এমনি ভাবে ভবিষ্যৎ সম্পর্কে কেউ কিছু বলতে পারবে না, গাইবের খবর কেউ জানে না, গাইবের মালিক একমাত্র আল্লাহ। তাই যদি কোনো ব্যক্তি মান আতা আবওয়াবান আও কাহিনান ফাসআলাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতু আরবাঈন লাইলা, যদি কোনো ব্যক্তি কোনো ভবিষ্যৎ বক্তা অথবা গণকের কাছে যায় গিয়ে কিছু জিজ্ঞেস করে তাহলে 40 দিন পর্যন্ত তার সালাত আল্লাহ তাআলা কবুল হবে না। তাই কিছু মানুষ আছে ভবিষ্যৎ বক্তা ভবিষ্যৎবাণী বলে, নাম দেখতে আলেম কিন্তু আসলে আলিম না, ওরা হচ্ছে শয়তান জিন সাধক, দুষ্টমি করে আর জিনকে জিনকে সাধনা করেছে আর বলে এরকম এরকম। এবারে যদি একটা মেলে যায় মানুষ মিলে বলে হ্যাঁ দেখেছ কি অবস্থা, আস্তাগফিরুল্লাহ, আর তোমরা দলে দলে আসবে। দল দল বলতে যেমন প্রত্যেক নবীর উম্মত অথবা আল্লাহ আলাম, ইসরাফিল আলী ইসলাম সিংহা হাতে নিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছেন, চুকের চুকের পলক মারছেন, কোন সময় আল্লাহর নির্দেশ হবে আর তিনি সিংহায় ঢুক দিবেন। আর আমাদের তো অবস্থা কি, আসমান খুলে দেয়া হবে, পরে ওগুলো দরজায় দরজায় পরিণত হবে, তার মানে যেমন এইসব দরজা কেন আকাশ ফেটে যাবে আর এখানে বলে খুলে দেওয়া হবে, ওই ফেটে যাবে সমান একটাই। ওফুতিহাতি সামা ফাকানাত আবওয়াবা, এরপর ওসুয়্যিরাতিল জিবাল ফাকানাত সারাবা, পাহাড়গুলোকে দ্রুত সঞ্চালিত করা হবে এমন ভাবে আল্লাহু আলাম যদি পাহাড় ধুনিত রঙিন তুলার মতো উড়ে ইসরাফিল আলী ইসলাম সিংহায় ফুক দেওয়ার কারণে, তাহলে এই পাহাড়ের অস্তিত্ব থাকবে কি? একদম রাষ্ট্রের অস্তিত্বই থাকবে না। মক্কার একটা পাহাড় যদি বলা হয় সারা দুধের যারা আছে একটু নড়া সবাই দেবে পারবেন? হালকা শুনে এগিয়ে দেয়। আবার পাহাড়ের উপরি ভাগ থেকে নিচে যে তার জড় আর শিকড় রয়েছে ওগুলো আরো বেশি কিয়ামতের কথা আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে কিয়ামতে তোমরা তোমাদের ফল পাবে, ভালো করলে ভালো ফল, খারাপ করলে খারাপ ফল। তাই মনটা ফ্রেশ রাখা দরকার, মনে তাকওয়া তুমি হচ্ছ তার জিম্মাদার, আর তুমি আমার অন্তরকে পাক করো আর তোমার পথে পরিচালিত করো। আল্লাহ আমাদের সকলকে মনের দিকে তাকানো উচিত। মনে হিংসা বিদ্বেষ এই তো আজকে গেল বৃহস্পতিবার। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বৃহস্পতিবার আর সোমবার আল্লাহ পাক তার সকল মুসলিম বান্দা মুমিন বান্দা যারা আল্লাহর সাথে বিন্দু মাত্র শরীক করে না তাদেরকে আল্লাহ পাক মাফ করে দেন। তবে তাকে মাফ করেন না যার মাঝে আর তার ভাইয়ের মাঝে হিংসা আছে, তাকে মাফ নেই। চলে গেল আজ দিন, সামনে হজ আসছে, আপনারা খেয়াল রাখেন হজে কি হজে যাবে। আল্লাহ এখানে থাকলে এর হজ মাসের প্রথম 10 দিনের ফজিলত আল্লাহর দরবারে অনেক বেশি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আল আমাল সালিহ ফীহিন خير واحب الى الله من هذه الايام العشر. قالوا ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله الا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. محمد صلى الله عليه وسلم ولكن اي دشتين ارتد الحج مش البطن دشتين نيك عمل المطو تصندري نيك عمل آخر دينا هاي অর্থাৎ এই যে 10 দিনের নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে বেশি প্রিয় সারা বছরের মধ্যে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পথে জিহাদ থেকেও কি এই 10 দিনের নেক আমল উত্তম? আমার নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই 10 দিনের নেক আমল আল্লাহর পথে জিহাদ থেকে উত্তম। তবে ওই ব্যক্তি যে জান না নিয়ে বের হয়ে গেল আল্লাহর পথে, আর কিছু নিয়ে বেশ ফেরত এল না, সবই আল্লাহর পথে বিসর্জন দিয়ে দিল, তার মর্যাদা বেশি। তাহলে বুঝে গেল এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে খুব বেশি প্রিয়। 10 দিন বুঝেন তো আপনারা, এর হজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, ইয়াউমুল ঈদ পর্যন্ত। তো নেক আমল করা দরকার, তওবা করুন, ইস্তিগফার করুন, নাফরমানি থেকে আল্লাহর দিকে রুজু করুন, হারাম কাজের দিকে বাঁচুন, তওবা করে ফিরে আসেন, ফিরে আসুন, পাঁচ বক্ত নামাজের পরিবর্তে এক বক্ত পড়েন, তওবা করুন, অথবা পাঁচ বক্ত নামাজের পরিবর্তে চার বক্ত পড়েন, এক বক্ত পড়েন না, তওবা করুন, খবরদার, সালাত প্রয়োগ করো, পাঁচ বক্ত না চাইবো পাঁচ বক্ত। যে আপনার মন চলে আসে আপনার সাথে আপনার টাকা যাবে, বাপ যাবে, গোষ্ঠী যাবে, নেতা যাবে, আর কথিত বর্ণমূল্য যাবে, কেউ যাবে না, আপনার আমল আপনার সাথে যাবে। হারাম কাজ করবেন না, টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখবেন না, দাড়ি কাটবেন না, দাড়ি কাটা সর্বাবস্থায় হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেড় মাসের দশ দিন শুরু হয়ে গেলে আর যদি তোমাদের কারো ইচ্ছা থাকে যে সে কোরবানি দিবে তখন সে সেই জন্য তার নখ চুল চামড়া কিছুই না কাটে, এগুলো কাটা নিষেধ। দেড় হাজার মাসের দশ তারিখ শুরু হয়ে গেলে তো আপনি সেদিকে খেয়াল রাখবেন, সামনে হয়তো আপনাদের মধ্যে থেকে অনেকেই কোরবানি দিবে বাংলাদেশ বা ইন্ডিয়া দেবেন না ইনশাআল্লাহ। আপনি এখান থেকে পয়সা পাঠাচ্ছেন তাই তো, আপনি মাশাআল্লাহ আপনাকে তৌফিক দিচ্ছে, কোরবানি দিবেন, কোরবানি ছাড়বেন না, কোরবানি দিবেন। আর এবারে যারা কোরবানি দিবে তাদের জন্য এই বিধান, দেড় মাস শুরু হয়ে গেলে কোরবানি না হওয়া পর্যন্ত নখ চুল চামড়া কাটবে না, সহিহ মুসলিমের হাদিস। যেগুলো কাটার ওগুলো কাটলেন, যেগুলো কাটার ওগুলো কাটলেন না, যেভাবে আমি ইঙ্গিত দিলাম তওবা করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত জিন্দা করার চেষ্টা করুন। কি বলেন ইনশাআল্লাহ তারা ইমান বাড়াও। আর কতদিন? ইন ইয়াউমুল ফাসলি কানা মিকাতা, কিয়ামতের কথা স্মরণ করো। এই দশ দিনের আমল আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, তাই কেউ যদি সিয়াম পালন করতে পারে নয় দিন অসুবিধা নেই, আর বিশেষ করে আরাফার দিনে সিয়াম পালন করবেন ভুলবেন না, বিশেষ করে আরাফার দিনে সিয়াম। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো আরাফার দিনে সিয়াম সম্পর্কে, তিনি বললেন ইন্নি আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু, আমি আল্লাহর দরবারে আশা রাখি এই সিয়াম পালন করলে আল্লাহ পাক এর আগের এক বছরের গুনাহ আর এর পরের এক বছরের গুনাহ মাফ করে দিবেন। তার মানে এটা কি হচ্ছে সগীরা গুনাহ, সাথে সাথে যদি তওবা থাকে নিয়ে খালিস হয় কবিরা গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। আর আমার দিনের সিয়াম ভুলতে নাই তো সুয়্যিরাত আল জিবাল ফাকানাত সারাবা, এরপর বলছেন জাহান্নামের কথা إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا جهنم قد بتياسي আপনারা যেভাবে ওই যে মাছ শিকার করেন, মাছ শিকারের কোন অস্ত্র থাকে এরকম কি বলে, হ্যাঁ যেই হোক যে কাটা যাই বলেন, আপনাকে দেখতে হবে মাছ শিকার কিরকম মাত্রা পথ পেতে বসেন না, তো জাহান নাম মত পেতে আছে, যাদের ঠিকানা হবে জাহান নাম তাদের জন্য জাহান নাম মত পেতে আছে। সবাই বলে নাউজুবিল্লাহ, জাহান নামে যাবেন নাকি? খুব ভালো লাগে জাহান্নাম থেকে দূরে থাকবেন? যদি জাহান্নাম থেকে বাঁচতে চান তাহলে আল্লাহর কর্তব্যবাদ পরিপূর্ণরূপে মানতে হবে, মানবেন ইনশাআল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর চলতে হবে ইনশাআল্লাহ, পাঁচ ওয়াক্ত সালাত করতে হবে ইনশাআল্লাহ, হারাম থেকে বাঁচতে হবে, হালালের উপর চলতে হবে, আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তুমি আমাদের সকলকে জাহান্নাম থেকে নাজাত দাও, আমিন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, কার জন্য বলছেন সবাই তওবা করলে আমরা অবাধ্য হব নাকি? তওবা করলাম ভালো করে অবাধ্য না, এই যে জাহান নামে অবাধ্য যারা ওই উর্দুতে বলে সার্কাস দুষ্ট সীমা লঙ্ঘনকারী, ওরা চিরকাল ওখানে অবস্থান করবে। আর সবচেয়ে বড় দুষ্টকে যে কাফের, কাফের হলো সবচেয়ে বড় দুষ্ট, কাফের যদি বাহ্যিক দৃষ্টি আপনি খুব বড় দেখেন তবুও সে দুষ্ট, কারণ সে হচ্ছে কাফের। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া, রব বলেন যারা কুফরি করেছে চাই কিতাবি হোক চাই মুশরিক হোক এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, প্রাচীনতম জাহান্নামে অবস্থান করবে, আর এরাই হলো সর্বনিকৃষ্ট জাতি সর্বনিকৃষ্ট সৃষ্টি। তাহলে কাফের ভালোই হোক আপনি বলবেন না শ্রেষ্ঠ সৃষ্টি, কারণ আল্লাহ তাকে কি বলেছেন নিকৃষ্ট সৃষ্টি, স্পষ্ট হয়েছে? কোন কাজের যত বড় ভালোই হোক না কেন সে শ্রেষ্ঠ হতে পারে না, সে হচ্ছে নিকৃষ্ট। আচ্ছা ওখানে জাহান্নাম চিরকাল থাকবে, জাহান্নামে চিরকাল থাকবে ওইসব কাজের, ওইসব অবাধ্যরা, ওখানে তারা ঠান্ডা জাতীয় কিছু পাবে না, পানিরও স্বাদ পাবে না, পানীয় কিছুরও স্বাদ পাবে না। তবে কি পাবে? ইল্লা হামিমান ওয়া গাসসাক, গরম পানি, ফুটন্ত গরম পানি। গাসসাক পূজ, ওই জাহান্নামীদের শরীর থেকে যেসব পূজ আর রক্ত বের হবে ওগুলোই হবে তাদের খাবার। আস্তাগফিরুল্লাহ আল আযীম। ইল্লা হামিমান ওয়া গাসসাক, আর বেশ দেখতে পড়বো না যেহেতু সময় অল্প বলছি, জাযাআন ওয়িফাক, পুরোপুরি বদলা তারা পেয়েছে, যেমন কর্ম তেমন ফল। আপনারা বলেন না যেমন কর্ম তেমন ফল। আজকে আল্লাহ পাক কাফিরদেরকে অথবা বালিদেরকে আল্লাহ পাক ঢিল দিচ্ছে, সে যেন মনে করেন আমি কামিয়া, অনেক সময় দেখা বড় শয়তান, কিন্তু আল্লাহ পাক তাকে আরো পয়সা আরো বেশি দেয়, হয় কিনা? তো আপনি তো গরিব মিসকিন মুশকিল, আপনার ইমান যদি মজবুত হয়, আপনি বলবেন না সেই মজবুত, আপনার ইমান মজবুত, আপনি গরিব মিসকিন, আপনি যদি আল্লাহর দিনের উপর চলতে পারেন, আপনি অনেক ভালো এইসব জালিম এবং কাফির কুফফার থেকে, বলুন ইনশাআল্লাহ। এর মধ্যে সন্দেহ নাই, গরিব মিসকিন আপনাকে ভালো পাইলাম, হ্যাঁ আপনাকে তুচ্ছ ভাবে দেখে, কিন্তু আপনি ইমানদার, আল্লাহর বিধান আপনি পালন করে চলেন, আপনার ইজ্জত আল্লাহর দরবারে অনেক বেশি। তো বলছেন যারা জ্ঞান অথবা যারা দুষ্ট অবাধ্য তাদের ঠিকানা জাহান্নাম, আর এই যে জাহান্নাম এটা কেমন করে বলছেন, জাযাআন ওয়িফাক, তারা যে কাজ করেছিল ওই কাজ অনুযায়ী তাদের পুরোপুরি বদলা। আর এটা কেন হবে না? ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, ওরা তো পৃথিবীতে হিসাবের আশা রাখতো না, হিসাব পাওয়ার আশা রাখতো। আচ্ছা আপনার এখানে আছেন, ডিউটি করছেন, আপনার একদম লাস্টে আপনার সার্ভিস আপনি পান, মানে সার্ভিসের আপনি যে এত বছর কাজ করলেন তার একটা হক পান না আপনি? আশা পাবো এখন দেখছি না, 5 বছর পরে একসাথে নিলে ফায়দা, 10 বছর পর একসাথে নিলে ফায়দা, তাই কিনা লোকজন? জাযাআন ওয়িফাক। আচ্ছা ওরা তো ওদের বিশ্বাসে নাই কিয়ামত হবে, এইসব মুশরিকদের আর কাফের কুফফারদের বিশ্বাসে নাই কিয়ামত হবে, তাই তারা হিসাবের আশাই রাখতো। আর আলহামদুলিল্লাহ আমাদের সকলের তো বিষয় কিয়ামত আছে কিনা, কিয়ামত রূপদের দিন আমরা উঠবো কিনা? উঠবো। মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. এই মাটিতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটিতে আমি আবার তোমাদেরকে ফিরিয়ে দেব, আবার পুনরায় আমি তোমাদেরকে এই মাটি থেকে বের করব। এই মাটি থেকে আমরা আবার ব্যবহার করতে খাই আছে, অনেক কেউ আছে যে উদ্ধার করবে, উদ্ধারকারীকে একমাত্র আল্লাহ বিশ্বাস করুন। কেউ আপনাকে উদ্ধার করতে পারবে না, কেউ আপনাকে বাঁচাতে পারবে না, কেউ আপনাকে জাহান্নাম থেকে নিজাত দিতে পারবে না, কেউ আপনাকে জান্নাতের ফেরেশতাদের অন্তর্ভুক্ত করতে পারবে না যদি আল্লাহ না করেন। তাই আমাদের আকীদা কি? উদ্ধারকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুপারিশ করবেন ইত্যাদি ইত্যাদি আছে না, এগুলো সব আল্লাহর অনুমতি পেয়ে করবেন, আর নিজ পক্ষ থেকে করবেন না। إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا. আর আমার আয়াতগুলি কি তারা পুরোপুরি অস্বীকার করত, মানতই না। وكل شيء احصيناه كتاب, আল্লাহ বলেছেন সব কিছু নিয়ে আমি কিতাবে লিপিবদ্ধ করে রেখেছি। আছে এইসব কাগজে জাহান্নামে যাবে আল্লাহ পাক লিখে রেখেছেন। আচ্ছা লাস্টে আল্লাহ কি বলবেন? জাহান্নামে জাহান্নামে গেছে, فذوقوا فلن نزيدكم الا عذابا, তোমরা তোমাদের কৃত কর্মের স্বাদ আস্বাদন করো, আমি তোমাদেরকে আযাব ছাড়া আর কিছু স্বাদ আস্বাদন করাবো না। এই জাহান্নামে গেলে শুধু আজাদই আজাদ, এটা হবে কাফেরদের অবস্থান। যারা কাফের ওরা চিরকাল জাহান্নামে অবস্থান করবে, কখনো তারা জাহান্নাম থেকে বের হবে না। আর মুসলমান যদি হয় নাফরমান কবিরা গুনাহগার অপরাধী, তাদের সাজা আসাদন করার পরে, তাদের আজাব ভোগার পরে যখন আল্লাহ চাইবে তাদেরকে বের করবেন, এটা হচ্ছে আমাদের আকীদা আহলে সুন্নাতের ওয়াল জামাআতের। কিন্তু আমার কথা হলো, আপনি কি বলেন, আপনি একটা দিন জাহান্নামের আগুনে আগুন সহ্য করতে পারেন? আরামসে বসো আর খাও। আমরা আমাদের মধ্যে থেকে যারা এখানে আছি, আমরা কিন্তু চাইবো এই এত সুন্দর জেলে অবস্থান করতে? জেল ভালোই তো, আমরা একটু চাইবো। আমি এই তো এই জন্য বলছি, ও কখনো কখনো দিকে তারা ফ্লাক্স নিয়ে দৌড়াদৌড়ি করছে, কই যাচ্ছে বলে চার গাহবারি আসবে, মাসা ভালো, এটা দুনিয়া। আবার যদি বাংলাদেশের জেল হয় কি অবস্থা হবে? সশ্রম কারাদণ্ড যদি হয় কি হবে? ইন্ডিয়ার জেল হয় কি হবে? দুনিয়ার জেল কি সাধারণ? আর ওইটা তো লা ইলাহা ইল্লাল্লাহ, জাহান্নাম আগুনই আগুন, জ্বলন্ত আগুন, জ্বলন্ত আগুন, সহ্য করতে পারবে একদিন? তো আপনি কিরকম বলেন, একদিন তো জাহান্নাম থেকে না জানতে জান্নাতে যাবো, একদিন তো কেউ কেউ এরকম বলে, এর মতো নির্বুদ আর কেউ হতে পারে যে এরকম মুক্তি পেশ করে? আল্লাহ বলা যাবে সে হয়তো নাস্তিক, বিশ্বাসই করো না, কে আমার কিছু হয়তো বিশ্বাসই করো না জাহান্নাম কে। আমাদের সকলের বিশ্বাস আছে জাহান্নাম আছে কিনা, জান্নাত আছে কিনা। আমার নবী বলতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিকালীন সালাতে তাহাজ্জুদের সালাতে শ্রুতি পাঠ করতেন, আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন, জান্নাত সত্য জাহান্নাম সত্য। আর কালামুল্লাহ তো আল্লাহ পাক যে বলেছেন, আজকে কিছুটা শুনলেন জাহান্নাম সম্পর্কে, আগামী সপ্তাহে জান্নাত সম্পর্কে আলোচনা আসবে ইনশাআল্লাহ তাআলা। আমরা কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের সকলকে জাহান্নাম থেকে নাজাত দান করো, আমিন। আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের অন্তর্ভুক্ত করো, আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমিন। আমাদের মা বাবাদেরকে মাফ করো, আমিন। দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আমিন। আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাত নামাজের সাথে আদায় করার তৌফিক দাও, আমিন। আয় আল্লাহ সামনে হজ আসছে, যাদের নাম হজে এসছে আল্লাহ সকলকে হজ সম্পাদন করার তৌফিক দাও, আমিন। যারা হজ করার ইচ্ছা করেছে আল্লাহ সকলকে হজ করার ইচ্ছা হজ আদায় করার তৌফিক দান করো, আমিন। আয় আল্লাহ আমাদের সকলকে বারবার বারবার হজ সম্পাদন করার তৌফিক দাও, আমিন। তোমার ঘরে জিয়ারত করার তৌফিক দাও, আমিন। ইয়া রব তুমি আমাদেরকে মাফ করো, আমিন। আমাদের মা বাবাদেরকে মাফ করো, আমিন। দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আমিন। আল্লাহ আমাদের উপর তুমি রহম করো, আমিন। আমাদেরকে হালাল কামাই করার তৌফিক দাও, আমিন। হালালের উপর চলার তৌফিক দাও, আমিন। হারাম থেকে বাঁচার তৌফিক দাও, আমিন। পাঁচ ওয়াক্ত সালাত তথা তোমার যাবতীয় বিধান তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় যেন আমরা পালন করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। আল্লাহ আমাদেরকে নেক বানাও, আমাদের সন্তানদেরকে নেক বানাও, আমিন। আল্লাহ আমাদের সকলকে পরস্পরে ভাই ভাই হয়ে চলার তৌফিক দাও, আমিন। আমাদের অন্তরকে হিংসা বিদ্বেষ থেকে মুক্ত করো, আমিন। আমাদের আমলগুলিকে পাক সাফ করো, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, আমিন। জাহান্নাম থেকে নাজাত দাও, আমিন। কবর আযাব থেকে নাজাত দাও, আমিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين